ബിസ്മില്ലാഹിർ റഹ്മാനിർ റഹീം. അൽഹംദുലില്ലാഹി റബ്ബിൽ ആലമീൻ. വസ്സലാത്തു വസ്സലാമു അലാ നബിയ്യിനാ മുഹമ്മദിൻ വഅലാ ആലിഹി വസ്ഹാബിഹി അജ്മഈൻ. അമ്മാ ബഅദ്. അറാദ റബ്ബയൻ അദിയ ദർസുബദി മയഹുൻദ് ഹജ്ഗുച്ചസലി മയഹുൻദ് റഹജ് ഫറദുലി ഇതറവറ ഖനോ ആരോ ഷറത് കിസു ആസനെ യാൻ സാനിബല്ലാ ബുലിയ മയഹുൻദ്രോറെ കിസു ബി ഷറത് ആസി മോർപ്പൻദ്രോറെ ദ ഷറത് ഖൽ ഹല്ല ദിക്ര കരാഗി ഹജ് ഫറദ ബല്ലാ ബുലിയ രേ. তো ই মায় হিন্দুরও বরাবর থাকা ফুরব মুসলমান হওয়া ফুরব আকেল বালে গোয়া ফুরব মায় হইব হরুয়া ফুরব মায় হইব তিন্দাসে হরগুরি বল্লা সেতা মালিয়া এনলা থাকা ফুরব তারা নাকি নিজে বাদা হরগুর চাই তার তো জিসমিয়া হ্যাঁ সেতা মালিয়া নিজের আত নিজের দাসে গাল কেনলিয়ারে এদের নিজে বাদা হরগুরি ফেরা দিনলে তা কত টাকা ফুরব হুসা ফুরবি টাকা ফুরব জাত দিবারে গিয়া হ হজরদা আছে মশারিফ হজরদা আছে খরচা বেছে বেগুন থাকা ফুরব তো এই এটা খালি আর মক্তামার সুন্দর করে জিকির করা গিয়ে বেগুন আর কে মাইয়া মহিন্দাল্লাহ শর্ত আছে কে হলে মাইয়া ফল্লাহ মহা মাহারাম থাকা ফুরব মাইয়া হল্লাহ মহা মাহারাম থাকা ফুরব বিয়া মাইয়া হইবে বিয়া করে নেওয়ার দেহে মানুষ হওয়ার থাকা ফুরব নইলে জামাই থাকা ফুরব শুদ্ধ আর নইলে হুয়া থাকা ফুরব আর নইলে বাপ থাকা ফুরব আর নইলে শুদ্ধ সাঁচা আর না থাকলে শুদ্ধর ম এন্দিল্লা দিনের মাইয়া হয়ে বেয়ে বিয়া করে নেওয়ারে ইয়া মাইয়া হয়ে পারে বিয়া করে নেওয়ারে এন মানুষ সোঁয়ারে থাকা কিয়া হজ কদি বা সফর এ সফর মাঝে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা কিছু লাসাবের মারা ইল্লা মা মাহারম মাইয়া হ্যাঁ কদি বা মাহারম সারা সফর করন ইয়ান মানা হেতল্লা বলিয়ারে তৈরি ইবা সাহেবুল কিতাব বন্দি দে বাবুন ফি শুরুতি ওজুবিল হজ্জ আলাল মারা মাইয়া হইন জরুরি হজ ফর দেব আল্লাহ হলেন শরত আছে এই শরতের ভিতরে কেলা জিনিস সুরত দেখিহীন আর কেন শরত ইয়ান অন্যান হাম হাম হারাম থাকা ফুরব রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কমান হয়েছে আল্লাহ নবীর হদ ইয়া রাসূলুল্লাহ ইন্নি উরিদু আন আখরুজা ফি জাইশ কাযা ওয়া কাযা ওয়া ইমরাতি তুরিদু আল হজ তে রাসূলের হদে মানুষই ভাই ইয়া রাসূলুল্লাহ আজ আছে আল্লাহ সম্মাদে লারে গরি বললা দেব আল্লাহ স্যার তাহলে আর বউ হট গরি বললা স্যার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে কালা উখরুজ মাআহা তুমি যাসি বের হওয়ার দেহরে হজ করে গই তুমি বের হওয়ার দেহরে হজ করে গই তুমি জাহাদ মাদ না দিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মানা করে দি সেই বলতে বুখারী মধ্যে আসতে হাদিস বেয়েন এর বাদে আরোগ্য বুখারী মুসলিম মধ্যে আসতে হাদিস সেই মানুষ বে হদে ইন্না মারাতি খারাজাত হাজ্জা ও ইন্নি উকতুতিবতু ফি গযওয়াত কাযা ওয়া কাযা তো রসুলের হদ দিয়া রসুলাল্লাহ আর বউ দাসে হট করতে তার তো আজ আছে গজু আমাদের যাই বলে নাম দিই লড়াই করতে বলে নাম দিই হ্যাঁ যে তোমা হয়ে রসুল সাল্লাহ আসলে কালা এন তালিক ফাহুজ্জামা ইমরাতিক তুমি যা আছে যাও তোমার বউর মধ্যে তুমি হট করবো তোমার বউর গাগা হট করতে নজি ফেড়াই আম হয়ে চলে ভাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তো আর আর নবী গা গাহর বৃত্ত যাইতে নো দে নিজের বউরে তোমার বউর গা গাহর বৃত্ত যাইতে নই দিও তুমি তোমার জং হই হেতাল্লা ভাই আইন যে দু মাই কেন আমার ক্লাসে বেগুনে অর্ধেক মেয়ে হয়নি তো হামাহা কী টাকা ভরিব মাহারাম টাকা ভরিব মেয়ে হওয়ার তো হামাহা মাহারাম টাকা ভরিব মেয়ে হওয়া হরবৃত্ত গিলে একেলা যাই না ভারিব সেলে হম মাহারাম সন্ন বনিব মেয়ে হওয়ার জামাই ইয়া মেয়ে হই বাইরে নেখা করি ভার দিনলে মানুষ ইয়া নইলে সুদ্দর ভাই নইলে সুদ্দর বাপ নইলে সাঁসা নইলে তা আছে বাইফুত সুদ্দর বাইফুত আর নইলে সুদ্দর ম ইন থাকা ফুরব আর নতু গেলে বিলকুল জায়েজ নাই কেয়ার রসুল সাল্লাহ আসলাম মানা করছি যে মুসলিম মাঝে আছে লা ইয়াহিলুল ইমরাতিন তুমিনু বিল্লাহ আন তুসাফিরা ইল্লা মা ওয়া মাআহা আবুহা আও ইবনাহা আও যাওজুহা আও আখুহা আও যু মাহরামিন মিনহা ইবা হযরত ইখওয়ানি মুসলিম মাঝে আছে হাদিস রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সব করে মানা দিয়ে লা ইয়াহিলু যে মাইয়া হওয়াত আল্লাহর ইমান আছে এ মাইয়া হইবা সফর করিব আল্লাহ বলিয়ারে বাপ টাকা ভরিব খোয়া টাকা ভরিব জামাই টাকা ভরিব নইলে আসি এবার বাই টাকা ভরিব আর নতি গেলে এবার এই বিয়া করে নেওয়ার দেয় মানুষ সোমার টাকা ভরি তাহলে অমুমান এক কথা জানি বললেন দেবে এন মাইয়া হইন্দে হজ বিতে বল্লা বলিয়ারে হাম হাই হাম হা হাতি মাহারাম টাকা ভরিব বহুত মানুষ আছে হেলা করে কী করে ওগা নামর ওগা নেখা করা দি মাইয়া হইন্দরে অন্য অন্য জায়গা তো নাম অরোগ্য দেখা করা দিয়ে হিলা করে মহারম মানা দিবে রে হাউলা কুয়া ইল্লা বিল্লাহ এবার তো মাঝে হন হিলা হিলা যায় নাই হিন্দুল্লাহ মাইয়া হইন কলরে এখনো মহারম নাথাকিলে এহরাম মানে মানুষ সকল ইয়ারে নেখা করা যে এহরাম চিন্তিত মানুষ ইয়ারে নেখা করণ ইয়ানো যায় আস নাই এহরামর হালত মাঝে নেখা করণ এহরামর হালত মাঝে মায়া হঞ্জলের মিলাওয়াট করণ খিদ বাদন ইন বিলকুল মানা আর শরীর মাঝে ইন মানা আল্লাহ আলম। তো ইহে তো লাভ যায় হজগুচ্ছ গিলে মায়া হঞ্জে হজগুচ্ছ গিলে মায়া হঞ্জাল্লাহ আলোক শর্ত সরাহিত আছে ইন হা মহা জানা ফুরিব মায়া হঞ্জে জামাই সারা হজগুচ্ছ জন উমরা গুচ্ছ জন ইন্দাসে মানা আল্লাহ আলম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।